পাতা জাগে নিরে দুটি পাখি, ভুলেছি নিঝুমে দিশিতে জেগে থাকি। আসিবে গোকিরে চাঁদ যাবে দূরে আকাশের তীরে, তোমারে আমি বারে বারে পিছু ডাকি, ভুলেছি নিঝুমে দিশিতে জেগে থাকি। Thank you.